সূর্যমুখী আর সূর্য দেখবে না, সূর্যমুখী আর সূর্য দেখবে না। আয়রে আয়রে মেঘ পুবের আকাশটাকে ঢেকে দে না, সূর্যমুখী আর সূর্য দেখবে না। এত বেশি দেরি করে কেন সে আসে, এত বেশি দেরি করে কেন সে আসে, এই ভোরের কুয়াশা ঢাকা পৌষ মাসে। ও চম্পা ও পারুল ও বকুল ও শিমুল, ওরা সূর্যমুখীর মান কেউ বোঝে না। সূর্যমুখী আর সূর্য দেখবে না, সূর্যমুখী আর সূর্য দেখবে না। পাপড়ি ভরিয়ে তার শিশির ঝরে, পাপড়ি ভরিয়ে তার শিশির ঝরে। এই কান্না লুকাবে সে যে কেমন করে, যা যা ফিরে আলো এই আঁধারি ভালো, যেন ওর চোখে সূর্যের চোখ পড়ে না। সূর্যমুখী আর সূর্য দেখবে না, আয়রে আয়রে মেঘ পুবের আকাশটাকে ঢেকে দে না, সূর্যমুখী আর সূর্য দেখবে না, সূর্যমুখী আর সূর্য দেখবে না।